الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد الله قاطر بربار شكري عليكم যে আল্লাহ পাকের দেওয়া তৌফিকে তার ঘরে বসে তার কিতাব কোরআনে কারীমের কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক পেয়েছি। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যে আল্লাহ তাআলা যে ব্যক্তির ভালো চান, যে ব্যক্তির কল্যাণ চান, যে ব্যক্তির মঙ্গল চান, সেও সেটা চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে সঠিক দিনের বোধ সঠিক দান করেন এবং দিনের উপর সঠিকভাবে আমল করবার তৌফিক দান করেন। আর যে ব্যক্তি নিজের কল্যাণ চায় না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কল্যাণ চায় না, তাকে হয়তো অন্য কোনো দিক থেকে অনেক কিছু দিতে পারে কিন্তু নেক আমল আর সহি বোধ দিনের সঠিক বোধ তার অর্জন হবে না, হই নাই। যদি কোনো ব্যক্তির দিনের এলেম সহি এলেম অর্জন হয় আর নেক আমল করবার তৌফিক হয় তাহলে বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহমাতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের একজন বড় নাম করা বুজুর্গ ছিলেন, মুফতি রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির পীর এবং ভারতবর্ষের আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি আলেম যাদেরই তৈরি হয়েছে না কেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়েছে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির পীর, মুফতি রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির পীর, দাওয়াত তবলীগ শুরু হয়েছে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দ্বারা, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দাদা পীর, এই হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ জিজ্ঞাসা করেছে যে হুজুর, নেক আমল করি, ইবাদত করি, ওযিফা করি, জিকির আজগার করি, এগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না, হয় কি হয় না, সেটা কি করে বুঝব? হাজি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন যে বেটা, গতদিনের আমল যদি আল্লাহ তাআলার দরবারে কিছু না কিছু কবুল না হতো, আল্লাহ তাআলা তোমাকে দ্বিতীয় দিন আমল করবার তৌফিক দান করতেন না। নেক আমল করবার বড় তৌফিক, এটা অনেক দাম। অনেক মানুষ আছে দুনিয়ায় অনেক কিছু বোঝে, তাদের সাথে কথা বললে মনে হয় অনেক কিছু বোঝে, কিন্তু নিজের আখেরাতটা বোঝার তৌফিক নাই। এই জন্য নেক আমল করবার তৌফিক হলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা যায়। আল্লাহ তাআলা যে আমাদেরকে তার আসমানি কিতাবের সঙ্গে স্পর্শে কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 28 নম্বর আয়াত। আয়াতের তর্জমা হলো, আল্লাহ তাআলা চান যে তোমাদের থেকে তোমাদের হুকুম দায়ী দায়িত্ব হালকা করে দেন, কিছু বিধান আল্লাহ তাআলা লাগব হালকা করে দিতে চান। কারণ আল্লাহ তাআলা মানুষকে দুর্বল দিয়ে দুর্বল ভাবে সৃষ্টি করেছে, মানুষকে সবল ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। এই আয়াতের সাথে পূর্বের আয়াতের কি মিল, তাফসীরের জন্য যেটা জরুরি, গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা যাচ্ছিল দাম্পত্য জীবনের বৈবাহিক জীবনের বিধিবিধান সম্পর্কে, কোন কোন মেয়েদেরকে বিবাহ করতে হবে, কোন কোন মেয়েদেরকে বিবাহ করা যাবে না। বিবাহের পরে শেষের দিকে এসে বলছিলেন, যারা স্বাধীনা মহিলাদেরকে স্বাধীনা মহিলাদেরকে যারা বিবাহ করার শক্তি রাখে না আর্থিক দিক থেকে, তাদের জন্য আল্লাহ তাআলা ইসলামের প্রথম দিকে দাসীর ব্যবস্থা করে দিয়েছিলেন। দাম্পত্য জীবনের বিধান এবং জীবনের অন্য অন্য শরীয়তের বিধানগুলো আল্লাহ তাআলা অতীত জাতির তুলনায় আমাদের জন্য অনেক হালকা করে দিয়েছেন। কিছু উদাহরণ দিলে বুঝে আসবে। মূসা আলাইহি সালাতু ওয়াসালামের ধর্ম, মূসা আলাইহি সালাতু ওয়াসালামের ধর্মের নিয়ম ছিল, যদি শরীরের গায়ের কোনো জামা কাপড় পায়জামা কোথাও যদি নাপাক লেগে যায়, তাহলে সেই নাপাক লাগা জায়গাটা কেটে ফেলে দিতে হবে। যদি আমাদের জন্য এই বিধান হতো, লুঙ্গিতে যে জায়গা রাত্রে নাপাক লাগছে সকালবেলা লুঙ্গিটা খাইতে ফেলে দিয়ে বাকি অংশ ধুয়ে ব্যবহার করবো, বাকি অংশ ব্যবহার করবো, তা দুই থেকে তিন দিন চার পাঁচ দিন পরে লুঙ্গিটা ফেলে দেওয়া লাগবে। বাচ্চাদের প্যান্ট পায়জামা ব্যবহারিক জিনিস, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীয়তের মতো হুকুম থাকতো যে নাপাক যে জায়গা লাগবে সে জায়গা থেকে কেটে ফেলে দিতে হবে, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীয়তের অকাট্য হুকুম ছিল সব কিতাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীয়তের হুকুম ছিল যাকাত দিতে হবে চার ভাগের এক ভাগ, 1,00,000 টাকার 25,000 টাকা আর আমাদের 40 ভাগের এক ভাগ। তাই কত বাহানা যাকাত আদায়ের জন্য, কত বাহানা ফরাজ করা হয়, অথচ যাকাত দিলে দাতার ভাইরা দাতার মাল সংরক্ষিত হবে, দাতার মাল পবিত্র হবে, সেটা ভিন্ন অধ্যায়। কিন্তু 40 ভাগের এক ভাগ 2.5% সেটার জন্য কত মায়া মহব্বত দেখায়। যদি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো চার ভাগের এক ভাগ হুকুম দিয়ে দিত, তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ধর্মে হুকুম ছিল যে যদি কোনো ব্যক্তি তওবা করতে চায়, গুনাহ থেকে তওবা করতে চায়, গুনাহের কবিরা, গুনাহের কবিরা বা মারাত্মক কোনো গুনাহ করে ফেলেছে, সে যদি তওবা করতে চায়, তার তওবার পদ্ধতি হলো নিজে হয় নিজেকে আত্মহত্যা করতে হবে, নাহলে আপনজন তাকে হত্যা করবে। এখন যদি এই বিধান দেওয়া হতো আত্মহত্যা অথবা নিজেকে হত্যা করার বিধান, গুনাহকারী তার শাস্তি হলো তার তওবা হলে সে গোনা তার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে হবে, এটা ছিল তখনকার যুগের তওবা। আর আমাদের জন্য কত সহজ করে দিয়েছে, না পাক লাগছে তিনবার ধুই তো ঠিক আছে, দাগ রয়েছে না পাকে দাগ পাক যাও সমস্যা নেই, তিনবার ধুই তো পাক হয়ে গেছে। সরোদের পানিতে লুঙ্গি এমন ভাবে খলাই খলাই ধুয়েছে যে একবার ভালো মতো ধুয়েছে মনে হয়েছে যে পাক হয়ে গেছে, পাক আর অল্প পানিতে আটকানো পানিতে বালতিতে তিনবার ধুয়েছে, পাক হয়ে গেছে। তারপরে তার দাগ ফাঁক যা থাকবে সেটা পাক। সম্পদের ক্ষেত্রে কত এমন মালের জায়গা দিতে হবে যে মাল তোমার জন্য বর্ধনশীল, হয় তুমি ব্যবসার কাজে লাগিয়েছো অথবা স্বর্ণ অলঙ্কার, যেটা বর্ধনশীল সেই মালের জায়গা দিতে হবে, সম্মানের জায়গা দিতে হবে না। অতীত জাতির জাকাত দান সৎকারের বিধান ছিল, দান সৎকারে তুমি করবে তোমার বিন্দু মাত্র কোন অধিকার থাকবে না এটার মধ্যে। আমাদের দানের বড় একটা অধিকার থাকে ভিতরে, একটা সূক্ষ্ম অধিকার কি, আপন জনদেরকে দিয়ে। ইসলাম অনুমতি দিচ্ছে, ইসলাম অনুমতি দিয়েছে যে আমার টাকা আমার আপন বোন ভাই আত্মীয় স্বজন গরিব যারা আছে যাদেরকে জাকাত দেওয়া যায় উপযুক্ত তাদেরকে দিচ্ছি, তাহলে এর মধ্যে আমার একটা উপকার থাকতেছে। টাকা দিয়ে ধনীরা মাদ্রাসা করে, মাদ্রাসা করে মাতবাড়ি করে, এমনকি যে জাকাত আদায় হয় না, অনেক দাতা আছে তার যত টাকা হয় 3 লাখ টাকা 5 লাখ টাকা 10 লাখ টাকা সব মাদ্রাসার অ্যাকাউন্টে জমা রাখে, উনি মাদ্রাসার মোতাবল্লি হিসাবে কি করবে, মাতবাড়ি করবে। আমি বললাম তাহলে তো উনি জাকাতের টাকার বিনিময় দিচ্ছে। উনি ফ্যাক্টরি করে, যেমন ফ্যাক্টরির উপর চেয়ারম্যান খাড়ায়, চেয়ারম্যানই করে, উনি জাকাত দিয়েও জাকাতের উপর মাতবাড়ি করে, জাকাত স্বচ্ছভাবে আদায় করছে না। জাকাতের বিধান উত্তম হলো জাকাত দেওয়ার পর কোনো অধিকার থাকবে না আমার জাকাত দেওয়ার পর। এই জন্যই তো এমন ব্যক্তিকে জাকাত দিতে হবে যার কোনো পাওনা আমার কাছে নাই। উদাহরণস্বরূপ বুয়া ঈদের সময় আমার কাছে বকশিশ দেয়, আর বকশিশ একটা নিয়মতান্ত্রিক অধিকার, আমি 500 টাকা হালাল টাকা তাকে দিয়েছি, এটা ঠিক আছে। এখন বুয়া যে আমার বাসায় 3 মাস 6 মাস 1 বছর কাজ করলো, একটা অধিকার আছে আমার কাছে। এই অধিকারটা যদি আমি জাকাতের টাকা দিয়ে দিই, তা আমার কাছে যেটা সে পাইতো এটা তারা জাকাতের টাকা দেওয়ার কারণে আমার একটা বিনিময়ের মধ্যে চলে আসবে। সূক্ষ্ম ভাবে বলে যে না, তুমি তাকে হালাল ভাবে দাও, দেওয়ার পর তাকে জাকাতটা অতিরিক্ত দিতে পারো তাকে। বোঝাতে চাচ্ছি যে তখনকার যুগে জাকাতের বিধান ছিল, দানের বিধান ছিল পাহাড়ে রেখে আসতে হবে, আসমান থেকে আগুন এসে জ্বালাই দিবে, এবং যাদেরটা কবুল হবে এদেরটা জ্বালাবে, যাদেরটা কবুল হবে না এদেরটা জ্বালাবে, এদেরটা মাল থেকে যাবে। এখন যদি এই বেদনা হতো সুক্ষর গুস্তুকে সবার কেউ আসতে তো তারা মুক্তি দেয় যে আপনার জাকাত কবুল হয় নাই, সুতরাং আপনার মালে ভেজাল আছে। আপনি জাকাত যে অমুক মাঠে নিয়ে আসছিলেন, আপনার মাল রয়েছে জাকাতের মাল, আপনি নিয়ে আসেন এই মালের মধ্যে ভেজাল আছে, কিন্তু সমাজ এসে চলতে পারতো না। আল্লাহ তাআলা কত হালকা করে দিয়েছে। 3 নম্বর বলছিলাম অপরাধ, যতই অপরাধ করুক না কেন উম্মতে মুহাম্মাদি হত্যা করছে, হত্যা করছে, গোনায় কবিরা করছে, যতই গোনা করছে না কেন, আল্লাহ তাআলা বলেন একমাত্র শিরক ব্যতীত তুমি যত গোনা করছো সমস্ত গোনা আমি আল্লাহ মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, জামিয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা সব গোনা মাফ করে দিবে। আল্লাহ তাআলা অতীত জাতির তুলনায় আমাদের অনেক অনেক দিক থেকে হালকা করে দিয়েছে। এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে লক্ষ্য করে বলতেছেন যে এখন যদি তোমরা শরীয়তের 10 ভাগের 1 ভাগ ছেড়ে দাও, 10% যদি তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা কালকে আমাদের ময়দানে জবাবদিহিতার শিকার হতে হবে, জবাবদিহি হতে হবে। কিন্তু শেষ জামানায় এমন সময় আসবে তারা যদি শরীয়তের 10 ভাগের 1 ভাগের উপর আমল করে, তাহলে তারা এই এখনকার যুগের যে ব্যক্তি সাহাবায়ে এদের মতো তারা মর্যাদা লাভ করতে পারবে। তাহলে শরীয়তের 10 ভাগের 100 ভাগের 90 ভাগ তারা আমল করলে তাদের রেহাই নাই, 100 ভাগে আমল করতে হবে। আর শেষ জামানা যুগ যত কি আমাদের দিকে যাচ্ছে, এদেরকে বলতেছে 100 ভাগের 10 ভাগ তুমি আমল করতে পারো, বাকি সুন্নাত নফল মুসাহাব ইত্যাদি যে দান উক্তগুলো আছে এগুলো তোমরা আমল করতে পারো না, তারপরে তোমাদের মর্যাদা ওই সাহাবীদের মর্যাদার মতো হবে। হাদিসের ব্যাখ্যা আছে আল্লাহ রাসূল এখনকার যুগের মানুষের মতো না তখনকার যুগের মানুষের মতো, আল্লাহ রাসূল বলেন না এখনকার যুগের আবু বকর ওমরের মতো মর্যাদা তারা লাভ করবে। তাই তো সাহাবায়েরা কিভাবে আমল করছে, যুদ্ধের জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছে, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাবাদ করছে, সারা রাত ধরে দাঁড়িয়ে তেলাবাদ করছে, এত আমল তারা করে গেছে। এখন উম্মতের মধ্যে 1 লাখের মধ্যে 1 জন মানুষ পাওয়া যাবে রাত্রে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজে 3 পারা 10 পারা আল্লাহর কালাম তেলাবাদ করে, রমজানেও তো পাওয়া যায় না, রমজানেও তো পাওয়া যায় না। সাহাবায়েরা সমস্ত মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিল, এখন যেটা জাকাত ফরজ এটাই দিতে রাজি না, হজের সিজন আসছে হজ ফরজ এটাও করতে রাজি না, হজ করলে মাল কমে যাবে, বিল্ডিং উপরে উঠবে না, কিন্তু আমার খবরে জাহান্নামে যাচ্ছে এটা খবর না, কারণ শেষ জামানার মানুষের জন্য দুর্বলতা যেহেতু আল্লাহ তাআলা এর জন্য বিধানও হালকা করে দিয়েছেন, সেই বিধান হালকা করার তার উদ্দেশ্য হলো ফরজ ওয়াজিব যেগুলো আছে সেগুলো অবশ্যই তারা আদায় করতে হবে, বাকি যেগুলো আছে সেগুলো যদি তাদের থেকে অনেকটাই ছুটে যায় তা আল্লাহ তাআলা এটা পাকড়াও করবেন না, এটা ছেড়ে দিবেন। হালকা করার উদাহরণ দিলাম ওয়াকুলিকাল ইনসানু দুঈফা, আয়াতের দ্বিতীয় অংশ যে আল্লাহ তাআলা মানুষদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করে, আমরা তো দেখি যে না মানুষ স্বভাব মানুষ পুরো বিলেন চালাচ্ছে, মানুষ এত বড় হাতির উপর উঠে হাতির নাগে হাতির নাকে রশি দিয়ে হাতিকে ঘোরাচ্ছে, মানুষ এত কিছু বানাচ্ছে, কিন্তু না বাস্তব হলো মানুষ দুর্বল। উদাহরণ দিলে বুঝে আসবে, সৃষ্টি শুরুতে মুরগির বাচ্চা শুরু হওয়ার সাথে সাথে আপনি যদি ধানের চাউলের খুব যদি সামনে ফেলে রাখেন সাথে সাথে খাওয়া শুরু করবে, তারে ধানের ক্রুদ আর কঙ্কর কোনটা এটা দেখাই দেয়া লাগবে, শিখাই দেওয়া লাগবে না যে মুরগি তুমি এটা খাও, আরো তো আগে যাই একটা মুরগি 20টা ডিম দেয় 24টা 30টা ডিম দেয়, ডিম দেওয়ার পরে তার ডিম থেকে বাচ্চা ফোটাতে হয়, বাচ্চা ফোটানোর জন্য ডিমকে চতুর্দিক থেকে সমানভাবে তাপ দিতে হয়, সমানভাবে তাপ দিতে হয়। মুরগি আজকে সকালবেলা যেভাবে আপনি ডিমগুলো দেখবেন, আপনি যদি সকালে ডিমগুলো চিহ্ন দিয়ে রাখেন 1 2 3 সিরিয়াল দিয়ে রেখে আসেন, কালকে সকালে যে দেখবেন সিরিয়াল একটাও ঠিক নাই, কারণ মুরগির বুকের নিচে যে তাপটা থাকে মুরগির ডানার চতুর্পাশে সেই তাপটা থাকে না, মা মুরগি জানে যে আমার বুকের নিচে যে ডিমটা আছে সেই ডিমটা যদি এভাবে থেকে যায় তাহলে এই ডিমটা আগে ফুটবে বাচ্চা আগে হবে, আর আমার ডানার পাশে যে ডিমগুলো আছে সেই ডিমগুলো দেরিতে ফুটবে, তা বাচ্চা যদি 1 সপ্তাহ আগে একটা হয় 10 দিন পরে যদি একটা হয় তাই 1 সপ্তাহ 10 দিন আগের বাচ্চাকে কি পাহারা দিবে, এই জন্য মা মুরগি কি করে এই আশপাশের দিনগুলো সরাই সরাই এনে বুকের কাছে দিয়ে আসবে, দ্বিতীয় দিন সকালবেলা দেয় যাবে সিরিয়াল খাই ঠিক নাই, তৃতীয় দিন দেখবেন আবার সিরিয়াল লঙ্ঘন, চতুর্থ দিন আবার সিরিয়াল লঙ্ঘন, যতদিন সে ডিমে তা দেবে ততদিন সে ডিমকে উলট পালট করে সবগুলো ডিম সমান হারে তাপ নিয়ে যেন তাড়াতাড়ি একসাথে বাচ্চা হয় এই চেষ্টা গেল, ডিম তা দিতে 20 দিন 30 দিন তা দিতে একাধারে তা দিতে তা দেওয়ার পরে এখন বাচ্চা বাইর করতে হবে, আমাদের গাইনি বিশেষজ্ঞ অধ্যাপিকা কিছু বলতে পারেন না, আলতাশনও করে আসেন 1400 টাকা দিয়ে, আলতাশনও করে আসেন বাচ্চা কেমন আছে তারপরে বলবে, এখন কিছু বলার সুযোগ নাই, আলতাশনও করে দেখে তারপরে বলতে হবে, মাথা উত্তর দিকে বা দক্ষিণ দিকে মাথা উপরে বা নিচে কোনটা কি আছে সে দেখে আলতাশনও করে বলতে হবে, নিজের ক্ষমতা নাই দেখা, কিন্তু মুরগি যদি আলতাশন তার করা লাগতো কোন জায়গা লাগতো না, আর ডিমের মধ্যে বাচ্চার মাথা কোন জায়গা আছে রুম চলে আসছে বাচ্চার এখন শ্বাস নিতে হবে, যেটা ডিমটা ভাঙ্গা লাগতো আর যদি ভাঙ্গা লাগার যদি উল্টা পাল্টা ভাঙত তাহলে একদিনে 10টা টাকা তার ছিদ্র করা লাগতো, কিন্তু সে বাচ্চার রুম আসার সাথে সাথে বাচ্চার ঠোঁটটা যে জায়গা ওই জায়গায় সে ছিদ্র করবে, অন্য কোথাও সে ছিদ্র করবে না, কখনো করবে না, তাকে আলতাশন করতে কি শিখিয়ে মানুষ মাধ্যমে অনেক যন্ত্রণার মাধ্যমে আর একজন আলতাশন করে দিচ্ছে, সে রিপোর্ট লিখে দিচ্ছে, সে একটা ফিলিং দিচ্ছে, ফিলিং দেখতেছে ইংরেজিতে রিপোর্ট লেখার সে রিপোর্ট দেখতেছে, তারপরে উনি ওনার অভিজ্ঞতা বাস্তবায়ন করতেছে, আর মুরগির কিছু লাগতেছে না, মাথাটা কোথায় আছে সে নিজেই ওই জায়গা থেকে এক ফুট দিয়ে ভেঙে শুধু ঠোঁটটা বাইর করে দিচ্ছে, সৃষ্টির সূচনা লগ্ন থেকে দেখে না, দুনিয়াতে আসার সাথে সাথে এমন কোন বাচ্চা নাই যে তার নিজের কাজ নিজে করতে পারে, 6 মাস 1 বছরের মধ্যে কিছু করতে পারে না, বরং তদারকি না করলে নিজের পায়খানা নিজে খেয়ে বসে না, বলো জীবনের শুরু সংক্ষিপ্ত বললাম, জীবনের শুরু হয়ে হয়ে এখন বীর পুরুষ বাহাদুর হয়ে বাহাদুর বড় 24 বছরের যুবক 28 বছরের যুবক বুক ফুলায় চলে হোন্ডা খুব স্পিডে চালায় হোন্ডা ব্রেক করতে জানে না ধাক্কা লাগলে আরেকজনকে বকা দেয় রাত্রে 10-12টা এরিয়া হইল কিছু লাগবে না, হোটেল থেকে ফাস্টফুড থেকে কি একটা খাইছে রাত্রে আসে দশবার ডায়রিয়া আসে, সকালবেলা দেখতে গেছে চোখ চলে গেছে গর্তের ভেতরে, নিজে হাঁটতে পারতেছে না, গাড়ি থেকে নিয়ে ওই সেলাইন দিয়ে রাখছে। কোন জীব জানোয়ার কুকুর কোন হায়াওয়ান এমন হয়েছে যে সে এমন দুর্বল হয়েছে তারা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগছে? মানুষ অনেক কিছু মনে করে যে আমি বিল্ডিং করতে পারি, ঠিক আছে বিল্ডিং অনেক কিছু করতে পারো, কিন্তু আল্লাহর হুকুমের সামনে তোমার বিল্ডিং এর কি মূল্য? আল্লাহ যদি শুধু বলে 5 মিনিট ভূমিকম্প হবে, 5 মিনিট 24 ঘন্টার মধ্যে, 1 ঘন্টায় 60 মিনিটের মধ্যে 5টা মিনিট শুধু ভূমিকম্প হবে, দেখি তোমার বিল্ডিং কোথায় যায়। আল্লাহ মাফ করুন, ছেড়ে কেন বাক্য লাগে যে ভূমিকম্প প্রতিহত করে? ভূমিকম্প প্রতিহত করার মতো কোনো শক্তি দুনিয়াতে আছে? কোন শক্তি নেই। কিয়ামতের আগে যখন আল্লাহ তাআলা কিয়ামত দিবে, হালকা তুলা যেভাবে উপরের দিকে উঠতে থাকে এভাবে তুলার মতো উঠতে থাকবে। গ্রামগঞ্জে যখন তুফান হয় ঝড় হয় তখন দেখেন তাল গাছ বট গাছ, আমরা আলু পাট শাক ডাটা শাক যেভাবে উঠাই ফেলি, আল্লাহ তাআলা বিশাল বিশাল গাছ এভাবে উঠে ফেলে দিয়ে দেয়। মানুষের যত শক্তি হোক না কেন, সব শক্তি আল্লাহ তাআলার সামনে জিরোর চেয়ে জিরো, যারা বড় বড় বাহাদুরি করে গেছে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা বড় কোনো বাহিনী লাগাননি, কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে কোরআনে বলে গেছে যে বান্দা আমি ওকে এইভাবে মারবি, ওকে এইভাবে মারবি, ওই এত বড় শক্তি দ্বারা ছিল ওকে এইভাবে মারবি। আল্লাহ দুশ্মনের মধ্যে এক দুশ্মন ছিল নমরুদ, নাকের মধ্যে মশা ঢুকে মাথার মধ্যে জুতা পেটানো লাগতো, শেষ করে জুতা পেটানো লাগতে লোকে ওনার খাদে চাপতে চাপতে মাথা চাপতে চাপতে হাত দিয়ে বাড়ি দিত, দিদি সে চোখ বন্ধ একদিন জুতা দিয়ে বাড়ি দিত, জুতা দিয়ে বাড়ি দিলে বেশি ভালো লাগবে, জিজ্ঞেস করে কি দিয়ে বাড়ি দিয়ে জুতা দিয়ে এটা আর একটু বাড়ি দিন, বাড়ি দিয়ে শেষ করে জুতার বাড়ি খেয়ে বলো মার থেকে একটা মশা ল্যাংড়া মশা চাপতে রেখে দেবে নাকি ল্যাংড়া, পা দিতে ভালো ছিল না। মানুষ যতই বাহাদুরি করে কেন কেন আল্লাহ তাআলার হুকুমের সামনে একেবারেই দুর্বল। ফেরাউন মারার জন্য জিব্রাইল আলাইহিস সালাম আসে নাই, মিকাইল আলাইহিস সালাম আসে নাই, আল্লাহ তাআলা কোনো বাহিনী দিয়ে লাগেনি, ওই পানির হুকুম দিতে পানির ডুবাই মার, পানির হুকুম দিতে পানির ডুবাই মার। সবচেয়ে সম্পদশালী করুন, মানুষ তো সম্পদের বড় গর্ব করে, করুন আল্লাহ তাআলা কিভাবে মারছে, মাটির হুকুম দিতে মাটি ডুবা এরে ডুবা অর্ধেক ডুবাই ডুবার পর মুসা আলাইহিস সালামের কাছে মাপ চাই, মুসা তুমি আল্লাহর কাছে আমার জন্য মাপ করো, আল্লাহর কাছে মাপ চাই না, আল্লাহর কাছে মাপ চাই না। মুসা আলাইহিস সালাম ফিরে দিতে এমনি রাগি মানুষ খুব, আল্লাহ তাআলা নবীদের মধ্যে এক এক নবীর এক এক নিজাত ছিল, কিন্তু কিছু নবী দাউদ আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম এনারা ছিলেন মাটির মানুষ, আর কিছু কিছু নবী ছিলেন জ্বালানি তবিয়াতের শক্ত তবিয়াতের। মুসা আলাইহিস সালাম বললেন না তুই আমার কিন্তু অপপাত কিছু করে মাফ করবো না, ডুবতে ডুবতে ডুবতে তাফসীরের কিতাবে লেখছে তাফসীরের মাজারিতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বললেন মুসা সে তো তোমার কাছে মাফ চাইছিল, যদি আমি আল্লাহর কাছে মাফ চাইব তো আমি তাকে মাফ করে দিব। এলাকা থেকে আসছে যে মানুষের কাছে মাফ চাওয়ার, আমার অপরাধের জন্য আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে, কোন মানুষের ভায়া দিয়ে যে অমকের খোদা। ফেরাউন কি বলেছিল, আমন্তু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম, যদি সে বলতো আমি আমার রবের প্রতি ঈমান আনতাম হয়তো আল্লাহ তাআলা আল্লাহ দয়া হয়ে গেলে আল্লাহ কবুল করে দিতেন। যেটা বলতেছিলাম নমরুদ, নমরুদ কি আমাদের নিকটতম 1400 বছর আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড় বিরোধিতা করেছে আবু জাহেল, সাহাবায়ে কেরামের মধ্য থেকে শক্তিধর সাহাবীর মধ্যে সবচেয়ে যোদ্ধা সাহাবী ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইফুল্লাহ বলা হয়, সাইফুল্লাহ আল্লাহর দরবারে। কেন বলা হয়, মুতার যুদ্ধে বহু দূরে ইফতার মদিনা থেকে বহু দূর 550 মাইল দূর পথ মুতা, সাহাবায়ে কেরাম গিয়েছিলেন মাত্র 3000 আর কাছে কাছে 2 লক্ষ, 2 লক্ষ সাহাবায়ে কেরামের মোকাবেলায় আল্লাহ রসুল 3 জন সাহাবীকে আমির বানিয়ে দিলেন, আমির বানানোর পরে বললেন 3 জনে যদি তোমরা শহীদ হয়ে যাও তাহলে চতুর্থ জন তোমরা যাকে ইচ্ছা তাকে আমির বানিয়ে দিও। আব্দুল্লাহ বিন রাওয়াহা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্যাদি জাফর রাদিয়াল্লাহু তাআলা এই তিনজনকে বলে দিলেন এই তিনজন একজনের পর একজন আমির হবে। তবে যদি কেউ শহীদ হয়ে যায় তাহলে চতুর্থ জন তোমরা একজন আমির বানিয়ে নিবে। সাহাবা একরাম আল্লাহ রাসূলের ইশারা ইঙ্গিত কত সুন্দর ভাবে বুঝতেন। অর্ধেক পথে যাওয়ার পর যখন শুনছে 200,000 শত্রু, তখন আবু আইয়ুব আনসারের আরো কয়েকজন সাহাবী নরম দিনের মানুষ, তারা কইবি এত মানুষের সাথে আমরা যে যুদ্ধ করতে যাব, আল্লাহ রাসূলের থেকে একটু সংবাদ দিই, কিছু সাহাবি আনা যায় না একটু শুনি। যেদিন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল শহীদ হওয়ার সুসংবাদ দিয়েছিলেন, এই তিনজন আগে দাঁড়িয়ে বলেন যে আল্লাহ রাসূল যখন আমাদেরকে পাঠিয়েছেন আমরা বুঝছি আমরা শহীদ হব। আল্লাহ রাসূল যদি আমরা শহীদ না হতাম হবো তাহলে আল্লাহ রাসূল এভাবে বলতেন না, অমুক শহীদ হলে অমুক আমির হবে, অমুক শহীদ হলে অমুক আমির হবে, আল্লাহ রাসূল এভাবে বলতেন না। সুতরাং আল্লাহ রাসূল জানেন এই অবস্থা, চলো সামনে যায়। এভাবে একে একে তিনজন যখন শহীদ হয়, চতুর্থ জন হন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল এদিকে মুতায়, ওদিকে যুদ্ধ আছে মুতায়, এদিকে আল্লাহ রাসূল মদিনায় বসে বসে যুদ্ধের দৃশ্য সাহাবায়ে কেরামের সামনে বলতেছে। আমরা দেখি না হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একবার ভিডিও কল লাইনে দেখতেছি, মক্কা মদিনা আমেরিকায় সব দেখতেছি, এখন বিশ্বাস করে, কিন্তু তখন বিশ্বাস করতে বড় কঠিন হতো। চতুর্থ নম্বর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে আল্লাহ রাসূল মদিনায় বসে বসে খুশিতে বলেন যে এখন আল্লাহ তাআলা তরবারি এমন এক বান্দার হাতে দিয়েছে যে আল্লাহ তাআলা তরবারি, এই তরবারি কেউ ভাঙতে পারবে না। এটা একটা নাম হয়েছে খালিদ সাইফুল্লাহ, আল্লাহ তাআলা তরবারি, আল্লাহ রাসূল নাম দিয়ে খালিদ সাইফুল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যাটা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এত মানুষ যুদ্ধ করলো, সবাই শহীদ হলো বিভিন্ন যুদ্ধে, কিন্তু খালেদ এত জীবনে ইচ্ছা ছিল কিন্তু শহীদ হতে পারলো না। আল্লাহ তাআলা হতে পারে তার শাহাদাতের মর্যাদা বেশি দিবেন, কিন্তু সে তো দুনিয়ার দৃষ্টিতে শহীদ হতে পারলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ তাআলা তরবারি যদি ভেঙে যায় তাহলে আল্লাহ তাআলার মান সম্মান তো ঠিক থাকবে না, যেন আল্লাহ তাআলা তরবারি দুনিয়াতে আল্লাহ তাআলা ভাঙেন নাই। যেটা বলতেছিলাম যে এত বড় বড় যোদ্ধারা থাকতেও আবু জাহেলকে হত্যা করেছিল ছোট্ট দুইটা বাচ্চা। বদর যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, বদর যুদ্ধে সাহাবী ছিলেন 307 জন, মতান্তরে 305 জন, বাকি 8 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কাজে বিভিন্ন দায়িত্ব দিয়ে রাখলেন, তারা যুদ্ধের ময়দানে ছিলেন না। মোট 313 জন, কিন্তু 313 জনের জন্য সমস্ত গনিমত বণ্টন হয়েছিল, এক একজনকে আল্লাহ রাসূল এক একটা দায়িত্ব দিয়েছিলেন। যেমন মানুষ তবলিগে গেলে একজন বাজারে যায়, একজন কি তৈরি করে, খানা তৈরি করে, বাকি আমলে থাকে কয়েকজন সাথে, কিন্তু সবাই একসাথে আসে দায়িত্বের খাতিরে বিভিন্ন জায়গা গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের মেয়ে অসুস্থ ছিল, তাকে দায়িত্ব দিয়ে রাখছিলেন। তারপরে আপন মদিনায় একজনকে আমির বানিয়ে গিয়েছিলেন, আপন মদিনায় বলায় আলে মদিনা, আওয়ালে মদিনা বলে, তার সেটাকে একজনকে দায়িত্ব দিয়েছিলেন। এদেরকে বলছিলেন তোমরা তো বদরে যাচ্ছে থাকছো, তোমরা এদেরকে থাকো, দায়িত্ব পালন করো, তোমরা আমাদের সাথে থাকবে, সবাবের দিক থেকে গণিমতের দিক। এই সাহাবা একরামের মধ্য থেকে দুইজন বাচ্চা, মুআজ ইবনে আফরা, মুআওয়াজ ইবনে আফরা, ছোট ছোট দুজন বাচ্চা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বদরের যুদ্ধে আমার পাশে ছোট দুজন বাচ্চা, আমি নিজের কাছে খুব দুর্বল মনে হচ্ছে যে যদি বড় দুজন মানুষ থাকতো পাশে তাহলে আমি শত্রুর মোকাবেলা করলে তারা একটু সাহায্য করতো, ছোট দুটো বাচ্চা এদেরকে আমি সামলাবো না, এরা আমাকে সাহায্য করবে। উনি বলে যে আমার মন খুব খারাপ, বোখারিতে আছে দ্বিতীয় খণ্ডের, তখন এই চিন্তা করতে ওনার মন খুব খারাপ। একটু দূর যাওয়ার পরে ছোট বাচ্চা আস্তে আস্তে কয় যেন তার ভাই না শোনে, চাচা আপনি কি আবু জাহেলকে চেনেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে কেন বেটা, শুনছি সে আমার নবীকে গালি দেয়। তাহলে কি আমার নবীকে গালি দিয়ে শুনেছি, আমি আমার আম্মা থেকে অনুমতি নিয়েছি, ভাই আমি আমি মারা যাব না হলে তাকে আমি বাইরে দুনিয়া থেকে বিদায় দিব। এক ভাই কথা শেষ, আর এক ভাই এখনো শুনি নাই। দ্বিতীয় ভাই একটু পরে আবার বলে যে বা দ্বিতীয় ভাই কেউ বলে দাদা আপনি কি আবু জাহেলকে চেনেন? একই রকম কথা, যে শুনছি সে আমার নবীর গালি দেয়, তাকে আমি হত্যা করবো, সে আমার নবীর দুশ্মন, আমি তাকে টার্গেট করে আসি। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এখন মনটা ভরে গেল, একজন বড় দুইজন মানুষের পাশে থাকার চেয়ে ছোট দুজন মানুষের পাশে আছি, তাদের সাহস আছে, হিম্মত আছে, যুদ্ধ শুরু হয়ে আবু জেহেল সওয়ারের উপর বসা, ঘোড়ার উপর বসা, আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে আমি দুজনকে শুধু আঙ্গুল দিয়ে দেখাইছিলাম, ওই যে আবু জেহেল। বুখারীর শব্দ এরকম যে পাঁচ পাখি, পাখি যেভাবে শিকারী কে শিকার ধরার জন্য দৌড় দিয়ে যায়, খুব দ্রুত যায়, এই দুইজন ভাই যে আগে আবু জেহেলের ঘোড়া পা কেটেছিল, আবু জেহেল তো উপরে ঘোড়ার উপরে, সাহাবার কাছে ঘোড়া ছিল না, মুসলিমে দুই তিনটে ঘোড়া ছিল, আগে যখন ঘোড়ার পা কেটে দিয়েছে ডক্টরে আবু জেহেল সামনে পড়ে গেলে, পড়ে গেলে ছোট মানুষ যেভাবে মারে আস্থা মতো কোপায় কোপায় ঠান্ডা করে দিয়ে, একবার ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে দিয়ে হাতে তরবারি, রক্তাক্ত তরবারি দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে খুশিতে বলতেছে, আল্লাহ রসুল আমরা আপনার দুশ্মনকে হত্যা করে দিয়ে আসছি। আবু জেহেলের মধ্যে এত বড় বাহাদুরকে আল্লাহ তাআলা ছোট বাচ্চার দ্বারা হত্যা করে, আল্লাহ তাআলা দেখাই দিই, এটা দেখলাম মানুষ দুর্বলতার ক্ষেত্রে, দুনিয়ার যত শক্তি বলি না কেন, লুত আলাইহি সালাতু ওয়া সালামের যে ভূমিকা, নাম হলো ডেড সি, বাংলা ভাষায় বলে মরু সাগর, আরবিতে বলে বুহাইরা লুত, বুহাইরা লুত, লুত আলাইহি সালাতু ওয়া সালামের ছোট সাগর, এই সাগরের লম্বা ছিল 50 মাইল, আড়ে ছিল 11 মাইল, ছোট্ট একটা, এই সাগরের সাথে অন্য কোনো সাগরের সাথে সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এই সম্প্রদায় গোনার করার কারণে আল্লাহ তাআলা এই একটা উপত্যকাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার একটা কোণা দ্বারা, একটা কোণা দ্বারা আসমানে উঠায় আসমান থেকে উবুর করে এমন ভাবে নিক্ষেপ করেছে, জমিনের ভূগর্ভের যারা তত্ত্ব বিজ্ঞানী এদের মতে জমিনের সবচেয়ে গভীরে হলো ডেড সি, অন্যান্য যে সমুদ্রের তলদেশে যে গভীরতা থাকে ডেড সির গভীরতা তার চাইতে 1300 মাইল, 1300 গজ সম্ভবত, 1300 গজ বেশি তার নিচু। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, তার উচ্চতাকে আমি নিচু করে দিলাম, এখন পর্যন্ত জমিনের সবচেয়ে নিচু ভূমি হলো ডেড সি। আল্লাহ তাআলা এই ভূমিকে ধ্বংস করার জন্য কোন বাহিনী পাঠানো লাগেনি, বাংলাদেশ বলি কেন, এই বাংলাদেশের সমগ্র দুনিয়াকে ধ্বংস করার জন্য আল্লাহর কোনো বাহিনী লাগবে না, একটা সামান্য একটা জিনিস দিলেই যথেষ্ট, একটা হুকুম দিলেই যথেষ্ট। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন ওয়াখলাকাল ইনসানা যাঈফা, বান্দা আমি তোমাদেরকে দুর্বল করে দিয়েছি, তোমার অহংকার করা তোমার শোভা পায় না, তাকাব্বুর করা তোমার শোভা পায় না, স্থায়ী যে জিনিসগুলো আছে সেগুলো তুমি দম্ব অহংকার এগুলো করা তোমার শোভা পায় না, তুমি আমার গোলাম গোলামের মতো থাকো, আমি তো আগে হুকুমগুলো দিয়েছি, হুকুমগুলো তুমি গোলাম হিসেবে গোলামের মতো মানো, কারণ আমি তোমাকে শক্তি দিয়ে সৃষ্টি করি নাই। এই জন্য আল্লাহ তাআলা আগের হুকুমগুলো দেওয়ার পর বান্দা যেন হুকুমগুলো মানতে আগ্রহী হয় এই জন্য দুইটা কারণ বলে দিলেন, 1 নম্বর হলো আমি তোমাদের হুকুমগুলো সহজ করে দিয়েছি, এখন তুমি মানবা সহজ, আগের গুলো একটু জটিল ছিল কঠিন ছিল ওগুলো চাইতে এখন তোমাদেরটা সহজ মানো তুমি। দ্বিতীয় নম্বর কথা হলো তুমি যে নামাইনে অহংকার করবে, তাকাব্বর করবে, বাহাদুরি দেখাবে এটা তুমি দেখায় না, আমি তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণভাবে মানবার তৌফিক দান করুন। আমি একটা প্রাইভেট হসপিটালে মার্কেটিং এ কাজ করি, ফার্মেসিতে ডাক্তারদের সাথে কন্ট্যাক্ট করে রোগী পাঠানোর কাজ, কেউ রোগী পাঠালে তাকে প্রতিষ্ঠান কর্তৃক কমিশন দেওয়া হয়, এ ধরনের সকল কাজ আমাদের করতে হয়, এ কাজ কি বৈধ হবে? যে কোনো কাজের ক্ষেত্রে দাওয়াত দেওয়া, তাসকিল করা, উৎসাহ দেওয়া, সেটা দুই ধরনের, এক ধরনের হলো যারা চাকরি করে হাসপাতালের পক্ষ থেকে যারা দাওয়াত দেয়, ডাক্তারকে দাওয়াত দেয়, রোগীদেরকে দাওয়াত দেয়, অ্যাডভাইস করে বেড়ায়, সে এটার জন্য নির্ধারিত বেতন পাবে, এই বেতন নিয়ে সঠিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বাস্তব বিষয় রোগীদের সামনে ব্যক্ত করে রোগীদেরকে হাসপাতালের জন্য দাওয়াত দেওয়া যায় না, একটা বিষয় বাস্তব বিষয় ব্যক্ত করতে হবে, ধোকার আশ্রয় নেওয়া যাবে না। হ্যাঁ, দ্বিতীয় নম্বর হলো যে সমস্ত ডাক্তাররা রোগী পাঠিয়ে হাসপাতাল থেকে পার্সেন্টেজ নেয়, টেস্টের উপর পার্সেন্টেজ নেয়, এটা যায় কেন যায় নেই, ডাক্তার সাহেবকে আমি 1000 টাকা দিয়ে ভিজিট দিচ্ছি এই জন্য ডাক্তার সাহেব আমাকে সুপরামর্শ দিবে, ডাক্তার সাহেব যে ওষুধ লিখছে এটার জন্য আর কোনো টাকা দেওয়া লাগবে না, কারণ এটা 1000 টাকার মধ্যে, ডাক্তার সাহেব আমাকে কিছু উপদেশ দিলেন, এই খাবার খাবেন, এই খাবার খাবেন না, এইভাবে কি করবেন, এটা লিখে দিলেন ওই 1000 টাকার মধ্যে। ডাক্তার সাহেবকে টেস্টগুলো আমার করতে হবে, এগুলো ওই 1000 টাকার মধ্যে। এটার জন্য হাসপাতালের সাথে আলাদাভাবে কন্ট্যাক্ট করে শতকরা 40%, 50%, 30% দেয়, এটা সর্বপ্রথম হারাম। এখন কিন্তু ডাক্তার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দিনদার ডাক্তার, তারা ওই রুগীরে রুগী যাওয়া তারাই এই পার্সেন্টেজ লিখে দেয়। মাত্র শিখছি জানছি, এইটা যদি না হতো, এই হয়রানি যা হতো, আমাদের দেশের সাধারণ মানুষ এই টেস্টগুলো অনেক সহজে পেয়ে যেত। বেসরকারি যে হাসপাতালগুলো এক একটা টেস্টে 1000-1200 টাকা নেয়, সেই টেস্টগুলো সরকারি হাসপাতাল, আর্মিদের যে জায়গা আছে, যেসব জায়গা সাধারণ টেস্ট করতে পারে, তার থেকে কাছে গেলে অর্ধেক বা 1/3 ভাগে পাবেন। তাহলে বাকি 3 গুণ নিচ্ছে কেন? 1 গুণ নিচ্ছে দালালকে দেওয়ার জন্য, ডাক্তারকে দালাল বানিয়েছে। ডাক্তার সাহেব এই জন্য টেস্ট একটা করলে হয় না, রুগীরা ভয় দেখায় 4-5টা টেস্ট দিয়ে ডাক্তার সাহেবের কি করতে হবে, টাকা কামাতে হবে। ডাক্তার সাহেব টাকা কমায় বাসায় আসতেছে, দিদি আর একদিকে আসতেছে, ছেলে আর একদিকে আসতেছে। আমি বলছি ভাই হারাম টাকা কমাম, তাহলে সংসারে শান্তি আসবে। গাড়ি একটা নিজের জন্য, একটা ছেলে মেয়ের জন্য, এগুলো আনতে হবে কোথেকে? ওই এই যদি কোনো ব্যক্তি রুগী দাওয়াত দেয় হাসপাতালের জন্য, ওই ব্যক্তিতে হাসপাতালের পক্ষ থেকে বেতনভুক্ত কর্মচারী হয়, সঠিক বিষয় বলে তার জন্য দাওয়াত দেওয়া যায় আছে, রুগীর থেকে কোনো ধরনের কোনো পার্সেন্টেজ নেওয়া যায় আছে, পার্সেন্টেজ নেওয়া যায় আছে। আর যারা টাকা নিয়ে প্রেসক্রিপশন করে দেবে, এদের জন্য কি নেওয়া যায় না, পার্সেন্টেজ নেওয়া যায় না। তৃতীয় ব্যক্তি, সে কারোর কোনো কিনা কর্মচারী না, কিন্তু সে বললো ভাই তোমাকে আমি অমুক ডাক্তার অমুক জায়গা দেখাই দেবো, তুমি আমাকে কিছু টাকা দিও, আলোচনা করে টাকা নিতে পারে। কিন্তু আমাদের দেশে যে দুটা পদ্ধতি চলে, চাকরিজীবীর জন্য নেওয়া যায় যাচ্ছে, বেতন নেওয়া যায় যাচ্ছে, এটার জন্য আলাদা কিছু নেওয়া যায় যাচ্ছে, আর ডাক্তারের জন্য না কিছু নেওয়া যায় যাচ্ছে। বুঝুন, কোরবানির সময় আমরা বড় ভাই ও মা বাবার নামে আকিকা দিই, প্রত্যেক বছর 1-1 জনের নামে আকিকা দিয়ে থাকি। ছোটবেলায় আমাদের কারো আকিকা দেওয়া হয়নি। এক লোক বলেছে কোরবানির সময় বড়দের জন্য আকিকা দিলে কোনো ফায়দা নেই, 7 দিনের মধ্যে আকিকা দিতে হবে। আসলে ফায়দা নেই কথাটা এটা ভুল, আকিকার মূল বিষয় বুঝতে হবে। আকিকা হলো বিবাহ হলে খুশি, সন্তান হয়েছে খুশি, সন্তান হলে ইসলাম বিধান রাখছে 7 দিনের ঠিক আকিকা করো। 7 দিন কবে হবে? জন্মের যে বার তার আগের বার, সোমবারে জন্মগ্রহণ করলে রবিবার হবে 7 দিন, আগামী রবিবার। শুক্রবারে জন্মগ্রহণ করলে আগামী ডিসেম্বর হবে 7 দিন। এই 7 দিনের দিন তুমি ছেলে হলে, সম্ভব হলে 2টা বকরি, না হলে 1টা বকরি, মেয়ে হলে 1টা বকরি দিয়ে তুমি খুশি বলে নিজে খাও, অন্যদেরকে দিয়ে দাও, একটা আনন্দ ভক্তি খুশির সাথে করো। এই 7 দিনের দিন করা একটা সুন্নাত, আকিকা করা একটা সুন্নাত, 7 দিনের দিন করা আর একটা সুন্নাত। কিন্তু আমাদের সমাজে এই সুন্নাতকে এইভাবে আমল না করে এটা ঢুকাই ফেলতে কুরবানি হয়েছে। ইসলাম যেভাবে আসলে মূলত দিয়েছিল সেভাবে যদি না থাকে, তাহলে ইসলামের যে হিকমত রহস্য উদ্দেশ্যটা থাকে না। এই জন্য দিলে ফায়দা হবে না এ কথা ভুল, দিলে আদায় হবে না এ কথা ভুল, দিলে আদায় হয়ে যাবে অনুত্তম কাজ হলো, উত্তম হবে 7 দিনের দিন আপেক্ষা করে দেওয়া। 7 দিনের দিন পারলাম না, 14 দিনের দিন পারলাম না, 21 দিনের দিন দিয়ে দিই, যত তাড়াতাড়ি পারি দিয়ে দিই। ওই ঈদের দিন কোরবানির দিন আমার ছেলে জন্মগ্রহণ করে, এটা হলো জন্ম, এদের সাথে না দেয়া উত্তম। তবে যদি কোনো ব্যক্তি দেয় তাহলে তার আদায় হয়ে যাবে, এই হচ্ছে কথা। আর আকিকা বারবার দেওয়ার বিধান একবারই দিতে হবে। যদি 3 জন থাকে তাহলে 3 বছর দিলে হয়ে গেলে, চতুর্থ বছর তো দেওয়ার দরকার নেই। নাম বেশি থাকলে আল্লাহ রসুলের নামে দিয়ে দিই, আল্লাহ বুজুর্গদের নামে দিয়ে দিই, বাপদের নামে দিয়ে দিই কোরবানি। কিন্তু আকিকা দিতেই হবে, আগে দেওয়া হয়ে গেছে আবার দিতে হবে এমন কোনো বিধান না। হুজুর, যারা সুদের সাথে জড়িত এদের সাথে কি কোরবানি দেওয়া যাবে? না, কোন অবস্থায় দেওয়া যাবে না। যাদের মাল হারাম এদের সাথে কোরবানি দিলে আপনার কোরবানি আদায় হবে না। এর চাইতে বকরি দেওয়া ভালো, এর চাইতে ছাগল দেওয়া ভালো। কিন্তু সুদের সাথে যারা লেনদেন করে, এই লেনদেনে সুদ হারাম টাকা যাদের আছে, এদের হারাম টাকা সবকে নিয়ে তারা হত্যা করে দিতে হবে। এই টাকার মালিক তো সে না, যে এই টাকাতে কোরবানি দিলে তার কোরবানি হচ্ছে না, আর তার সাথে আর একজন কোরবানি দিলে তার কোরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ মাসলা বুঝে এগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আস-সালাম ওয়া মিনকা আস-সালাম, তাবারাক রাব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين يا الله نسم يا الله غنغا يا الله غنغا بسم الله يا الله دربنا حد لك يا الله حمد الجيبان الشقوص لكم غنغا تكن معاف كرده يا الله حمد الجيبان مرد شكو لكي شدن كن معاف كرده আমাদের জীবনের সবচেয়ে আপন যারা ছিল বাপ মা ইয়াল্লাহ জনম দুঃখিনী বাপ জনম দুঃখিনী বাপ ইয়াল্লাহ আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অনেকে যাদের আব্বা আম্মা জীবিত আছেন ইয়াল্লাহ সেই বাপ্পার হক আদায় করবার তৌফিক দান করেন বাপ্পার খেদমত করবার তৌফিক দান করে ইয়াল্লাহ বাপ্পার সন্তুষ্টি লাভ করবার তৌফিক দান করে ইয়াল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নে আমাদের ছেলে মেয়েদেরকে ইয়াল্লাহ আমাদের সন্তুষ্ট প্রাপ্ত বান্দা বান্দী হিসেবে কবুল করে নে আমাদের ঘরগুলোকে ইয়াল্লাহ নামাজের ঘর কোরআন তেলাওয়াতের ঘর জিকিরের ঘর হিসেবে কবুল করে নে ইয়াল্লাহ আমাদের সকলকে ইয়াল্লাহ আপনার নেক বান্দা হিসেবে কবুল করে নে তাদেরকে সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করে ইয়াল্লাহ সকল প্রকার বাধাকে আপনি দূর করে দে ইয়াল্লাহ আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে দ্রুত হজ করবার তৌফিক দান করে ইয়াল্লাহ আমাদের বাকি জীবন আমাদের জীবনের বাকি সময়ে বরকত দান করেন ইয়াল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন নেক আমলে বরকত দান করেন হালাল রিজিকে বরকত দান করেন ইয়াল্লাহ আমাদের বাকি জীবন আপনার সন্তুষ্টির ভিতরে কাটাবার তৌফিক দান করেন ইয়াল্লাহ ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি ইবাদতের ভাগ মানুষের নিজ পরিশোধ করে দিতে পারি জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারে সেই তৌফিক দান করুন ইয়াল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন